এখন কি করি কি করি কি যে করি কি করি কি করি কি যে করি নাচবো না গাইবো নাচবো না গাইবো হাসবো না কান্দবো তাই বেবি বেবি আমি মরি এখন কি করি কি করি কি যে করি এখন কি করি কি করি কি যে করি করি কি করি কি যে করি এখন কি করি কি করি কি যে করি